আমার অত্যন্ত আদরের মহব্বতের স্নেহের যুবক কিশোর শিশু ভাইয়েরা এবং পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে এই শীতের গভীর রজনীতে আজকে দুদিন ব্যাপী ওয়াজ মাহফিলের প্রথম দিনে এতক্ষণ পর্যন্ত অনেক সম্মানিত ওলামায়ে কেরামদের নিকট থেকে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক দ্বীনের বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার এবং শেষ পর্যায়ে এই মুহূর্তে আমাদেরকে ধৈর্য ধরে দুই একটি কোরআন সুন্নাহর কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন, সেজন্য রব্বুল আলমিনের শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। শীতের রজনী আবার রাতও অনেক বেশি হয়েছে, এই জন্য আমরা আর বেশি আলোচনা করব না, অল্প দুই একটি কথা বলে আমাদের আলোচনা শেষ হবে ইনশাআল্লাহ। যে বিষয়ে আমি দুই একটি কথা বলার চেষ্টা করব, বিষয়টি হল সিরাতে মুস্তাকিমের উপরে টিকে থাকার জন্য, সিরাতে মুস্তাকিমের হেদায়েত পাওয়ার জন্য যে বিষয়গুলো অত্যন্ত জরুরি, যে বিষয়গুলো করতে হবে, যে বিষয়গুলো ছাড়তে হবে, এই বিষয়ের উপরে একেবারে সংক্ষেপে আমরা শুধু পয়েন্টগুলো বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা সকলেই আল্লাহর কাছে সবসময় একটা দোয়া করি, যে দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ফাতিহার মধ্যে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। সালাতের নামাজের এমন কোন রাকাত নাই যে রাকাতে আমরা এই দোয়াটা করি না, কারণ সূরা আল ফাতিহা প্রত্যেক রাকাতে পড়তে হয়। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়েছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, রব্বুল আলামিন আমাদেরকে সিরাতে মুস্তাকিমের হেদায়েত দিয়ে দিন, সিরাতে মুস্তাকিমের রাস্তাটা দেখিয়ে দিন। হেদায়েত মানে রাস্তা দেখানো, সিরাতে মুস্তাকিমের হেদায়েত মানে কিসের রাস্তা? জান্নাতের রাস্তা, মানে এই রাস্তাটা সোজা জান্নাতের দিকে চলে গেছে। তো যে রাস্তাটা সোজা জান্নাতের দিকে গিয়েছে সেই রাস্তাটার নাম হলো সিরাতে মুস্তাকিম। তা আমরা সবাই জান্নাতে যেতে চাই, আমাদের সকলের গন্তব্য জান্নাতের দিকে, এই জন্য আল্লাহ পাক আমাদেরকে দোয়া শিখিয়েছেন, আমরা যেন দোয়া করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, রব্বুল আলামিন আমাদেরকে সিরাতে মুস্তাকিমের রাস্তাটা দেখিয়ে দেন, হেদায়েতটা দেখিয়ে দেন। তাহলে কোনো ব্যক্তি বারবার আল্লাহর কাছে যখন হেদায়েত চায়, হেদায়েত চায়, হেদায়েতের চেষ্টা করে, আল্লাহ পাক তাকে হেদায়েত দেন। আল্লাহ পাক কোরআনে কারীম অন্য আয়াতে বলছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, কোন ব্যক্তি যখন আমি আল্লাহর কাছে হেদায়েতের জন্য প্রচেষ্টা চালায়, হেদায়েতের উসিলা খুঁজতে থাকে, হেদায়েতের রাস্তা খুঁজতে থাকে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি আল্লাহ তাকে হেদায়েতের উপায়গুলো অবলম্বনগুলো দেখিয়ে দিই। সুবহানাল্লাহ। হেদায়েত যদি কেউ কামনা করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়েতের রাস্তা দেখিয়ে দেন। হেদায়েতের রাস্তাটা কোনটা? আল্লাহ পাক অন্য আয়াতে ব্যাখ্যা দিয়েছেন ওয়ামান ইউতিল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াসসিদ্দীকিনা ওয়াসসুহাদাঈ ওয়াসসালিহীন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হেদায়েতের রাস্তা হলো ওই রাস্তাটা যেই রাস্তায় আল্লাহর নবীরা চলেছেন, নবীরা অতিবাহিত হয়েছেন, সিদ্দিকীনদের রাস্তা, সুহাদাদের রাস্তা, সালেহীনদের রাস্তা, এই রাস্তাগুলোর উপরে চলার নাম হলো হেদায়েতের উপরে চলা। তাহলে আমরা বুঝবো কিভাবে যে উনি হেদায়েতের উপরে আছে, হেদায়েত পাইছে? কেউ কেউ মনে করি যে মনে হয় লোকটা আগে প্যান্ট শার্ট পরতো, এখন পাঞ্জাবি পায়জামা পরে লোকটা হেদায়েত পাই গেছে। কেউ কেউ মনে করি লোকটা আগে জুমায় আসতো না, এখন জুমায় আসে মনে হয় হেদায়েত পাই গেছে। বিভিন্ন জন বিভিন্ন ভাবে হেদায়েতকে বুঝে থাকে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতটাকে ব্যাখ্যা দিয়েছেন এইভাবে, হেদায়েত হলো যে ব্যক্তি শিরক মুক্ত তাওহিদি ঈমান পাইছে সে হেদায়েত পাইছে। মানে যার ঈমানটা শিরক মুক্ত, যার ঈমানের ভিতরে শিরক নাই, যার আমলের ভিতরে বেদাত নাই, যার আমলটা সুন্নতি, ঈমানটা তাওহিদি, যার ঈমানটা হবে তাওহিদি শিরক মুক্ত, যার আমলটা হবে সুন্নত ভিত্তিক সুন্নতি আমল বেদাত মুক্ত, এই লোক হেদায়েতের উপরে আছে, এই লোক হেদায়েত পাইছে। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, আল্লাযীনা আমানু ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়াহুম মুহতাদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু যেই লোকগুলো ঈমান এনেছে, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন তাদের ঈমানকে জুলুমের সাথে মিশ্রিত করে নাই। এখানে জুলুম মানে শিরক, যার ঈমানটাকে শিরকের সাথে মিশ্রিত করে নাই, উলাইকা লাহুমুল আমন এই লোকটার জন্য আখেরাতে নিরাপত্তার ব্যবস্থা রয়েছে, ওয়াহুম মুহতাদুন এই মানুষটাই হলো হেদায়েত প্রাপ্ত। সুবহানাল্লাহ, তাহলে হেদায়েত পাইছে লোকটা, এটা বুঝবো কিভাবে? যে লোকটার আকীদার মধ্যে, বিশ্বাসের মধ্যে, চিন্তা চেতনার মধ্যে, কাজের মধ্যে কোন জায়গায় শিরক নাই, তাহলে বুঝতে হবে লোকটা হেদায়েত পাইছে। আর লোকটা প্রত্যেকটা আমল সুন্নত অনুযায়ী করে, সুন্নতের এত্তেবা করে। আল্লাহ পাক সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি যদি আল্লাহকে মহব্বত করতে চাও, আল্লাহর ইবাদত করতে চাও, তাহলে নবীর সুন্নতের এত্তেবা করো। নবীর সুন্নতের এত্তেবার মাধ্যমে আল্লাহর মহব্বত পাওয়া যায়, গুনাহ মাফ পাওয়া যায়, জান্নাত পাওয়া যায়। তাহলে আমরা বুঝলাম যে হেদায়েতের উপরে আছে বা হেদায়েত পায় নাই। যে আল্লাহর বান্দা শিরক করে, বুঝতে হবে এই আল্লাহর বান্দা এখনো হেদায়েত পায় নাই। যে আল্লাহর বান্দার আমলের মধ্যে বেদাত আছে, বুঝতে হবে এই আল্লাহর বান্দা এখনো হেদায়েত পায় নাই। যে আল্লাহর বান্দা শিরক ছাড়তে পেরেছে, বেদাত ছাড়তে পেরেছে, বুঝতে হবে আল্লাহর এই বান্দা হেদায়েত পেয়ে গেছেন। সুবহানাল্লাহ। আচ্ছা, এখন আসে আমাদের মূল আলোচনা, যেটা আছে এই হেদায়েত পাইতে হলে কি করতে হবে, বা হেদায়েতের উপরে টিকে থাকতে হলে, ইস্তিকামত থাকতে হলে কি করতে হবে? হেদায়েত পাইতে হলে, হেদায়েতের উপরে টিকে থাকতে হলে কয়েকটা কাজ করতে হবে, কয়েকটা কাজ করতে হবে আর কয়েকটা কাজ ছাড়তে হবে। এক নম্বরে যে কাজটা করতে হবে সেটি হলো এলেম লাগবে। হেদায়েতের উপরে টিকে থাকতে হলে যে জিনিসটি এক নম্বরে দরকার সেটি হলো কি? এলেম। আর যে জিনিসটি ছাড়তে হবে সেটি হলো জাহালত। মানে এলেম লাগবে আর জাহালত ছাড়তে হবে। যেই এলেম দিয়ে আল্লাহকে পাওয়া যায়, যেই এলেম দিয়ে হেদায়েত পাওয়া যায়, যেই এলেম দিয়ে কোনটি তাওহীদ, কোনটি সুন্নত, কোনটি শিরক, কোনটি বিদআত, যেই এলেম দিয়ে চিনা যায়, ওই এলেম লাগবে। এলেম না হলে হেদায়েত পাওয়া সম্ভব নয়। আবার যেই এলেম দিয়ে আল্লাহকে চেনা যায় না, যেই এলেম দিয়ে দিন পাওয়া যায় না, যেই এলেম দিয়ে তাওহীদ পাওয়া যায় না, ওই এলেমকে এলেম বলে না, ওই এলেমকে বলে জাহালত। তাহলে আল্লাহর একজন বান্দা বিশাল বিশাল ডিগ্রিওয়ালা হইতে পারে, বড় বড় বুদ্ধিজীবী হইতে পারে, কিন্তু তার বুদ্ধি দিয়ে, তার ডিগ্রি দিয়ে, তার জ্ঞান দিয়ে, সার্টিফিকেট দিয়ে তাওহীদ চিনে না, শিরক চিনে না। আল্লাহর এই বান্দার জ্ঞানকে কোরআন সুন্নার ভাষায় এলেম বলে না, এই বান্দার এলেমকে জাহালত বলে। আমরা আবু জেহেলের নাম শুনছি না? আবু জেহেল কি মূর্খ ছিল? আবু জেহেলের বিশাল জ্ঞান ছিল, আবু জেহেল বড় বুদ্ধিজীবী, বড় পণ্ডিত, কিন্তু আবু জেহেলের জ্ঞান দিয়ে, বুদ্ধি দিয়ে, এলেম দিয়ে সে আল্লাহ সুবহান ওয়া তাআলাকে পায় নাই, আল্লাহকে চিনতে পারে নাই, তাওহীদ চিনতে পারে নাই, সুন্নাত চিনতে পারে নাই। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলছেন কি, সে আবুল হাকাম না, সে হলো আবু জাহাল, কারণ তার জ্ঞান, তার বুদ্ধি এগুলো দিয়ে সে আল্লাহকে পায় নাই। এই কারণে ইসলামে ইমান আনতে হলেও এলেম লাগে, যত আমল আছে সমস্ত আমল করতে হলেও এলেম লাগে। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াতে বলছেন, فَعَلَمْ أَنَّهُ لَا إِلَٰهَ إِلَّا اللَّهُ وَاسْتَغْفِرْ لِذَنْبِكَ وَلِلْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ الله رب العالمين বলেন, فَعَلَمْ أَنَّهُ لَا إِلَٰهَ إِلَّا اللَّهُ এলেম শিখো, জেনে নাও, জ্ঞান অর্জন করো যে আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নাই। অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হলে, লা ইলাহা ইল্লাল্লাহর উপরে ঈমান আনতে হলে এলেম লাগে, এলেম ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহর উপরে ঈমান আনা যায় না। তাহলে ঈমান আনতে হলেও এলেম লাগবে। এজন্য আল্লাহ পাক সরাসরি বলছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, এলেম শিখো, জেনে নাও যে আল্লাহ ছাড়া সত্যিকারের হক কোনো মাবুদ নাই। আমল করতে হলো এলেম লাগে, ওযু করতে হলে এলেম লাগে, তায়াম্মুম করতে হলে এলেম লাগে, গোসল করতে হলে এলেম লাগে, নামাজ পড়তে হলে এলেম লাগে, রোজা রাখতে হলে এলেম লাগে, যাকাত দিতে হলে এলেম লাগে, হজ করতে হলে এলেম লাগে, বিয়ে শাদী করতে হলে এলেম লাগে, ব্যবসা বাণিজ্য করতে হলে এলেম লাগে। ইসলামের এমন কোন আবাদত নাই, এমন কোন আমল নাই যে আমল করতে হলে এলেম লাগে না। এই জন্য ইমাম বুখারী রাহমাহুল্লাহ সহি আল বুখারীতে একটা বাব কায়েম করছেন, বাবুল আমল কাবলাল কাউলে ওয়াল এলেম, বাবুল এলেম কাবলাল কাউলে ওয়াল আমল। কথা বলার আগে, আমল করার আগে এলেমের অধ্যায়, অর্থাৎ এলেম লাগবে। এলেম না হলে হেদায়েত পাওয়া, জাহালত দিয়ে আল্লাহকে পাওয়া যাবে না। এজন্য আল্লাহ পাক কোরআনে কারিমে কাফেরদের পরিচয় দিতে গিয়ে বারবার এই কথাটা বলছেন, ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন, তাদের অধিকাংশই জানে না, এলেম নাই তাদের অধিকাংশের, এলেম নাই। এলেম যদি থাকত তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে খুঁজে পেত। তাহলে হেদায়েত পাওয়ার জন্য এলেম জরুরি, জাহালত ছাড়তে হবে। জাহালত কেউ যদি ছাড়তে না পারে তাহলে আল্লাহর বান্দা হেদায়েত পাবে না। এজন্য নিজে কিছু লেখাপড়া করতে হবে, নিজে কিছু বোঝার চেষ্টা করতে হবে। নিজে না বুঝলে, নিজে লেখাপড়া না করলে, নিজে একটু বিবেক না খাটাইলে তাহলে আপনি হেদায়েত পাওয়ার সম্ভাবনা নাই। বাজারে গেছেন, চতুর্দিক থেকে আপনাকে ডাকতেছে, ভাই আমার কাছে ভালো মাছ, ভাই আমার কাছে ভালো মাছ, ভাই এখানে আসেন একবারে টাটকা। চারিদিকে আপনাকে ডাকাডাকি করতেছে, আপনি কি সব মাছ যে যেমনি বলে নিয়ে আসেন? কান উল্টাই দেখেন, লেজ উল্টাই দেখেন, টিপ দিয়ে দেখেন, পেটটা দেখেন, সবকিছু দেখে তারপরে কেনার চেষ্টা করেন। এই কারণে কিনেন যাতে আপনি যেই টাকা দিয়ে মাছটা কিনবেন কোন অবস্থায় যেন আপনি ঠকতে না হয়। তাহলে দুনিয়ার সামান্য কয়েক টাকা ঠকার জন্য যদি এত যাচাই বাছাই এত চিন্তা করতে হয়, যেখানে আমার আপনার আখেরাতের বিশাল জিন্দিগি, সেই জিন্দিগিতে যাতে আমাকে ঠকতে না হয় এই জন্য আমাকে প্রত্যেকটা বিষয় এরকম এলেমের আলোকে যাচাই বাছাই করতে হবে। আল্লাহ পাক আমাকে যতটুকু জ্ঞান দিচ্ছেন ওই জ্ঞানের আলোকে আমাকে চেষ্টা করতে হবে। কিন্তু আমার ভাইয়েরা এবং বোনেরা, আমরা দেখি দুনিয়াবি বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে যত সজাগ যত তৎপর, দিনের বিষয়ে তত তৎপরতা নাই। দিনের বিষয় কম, আমি মূর্খ মানুষ কিচ্ছু জানি না, হুজুরেরা যা কয় তা, ইমাম সাহেব যা কয় তা, তো বাজারে যাইতে বলেন না যে আমি মূর্খ মানুষ, দোকানদার যা কয় তা। ওই আপনি মূর্খ মানুষ, জীবনে কোনোদিন আপনাকে পঞ্চাশ টাকার নোট দিয়ে কেউ পাঁচশো টাকা বলতে পারে নাই, পারছে না, এখন কিচ্ছু জানে না, এক দুইও লিখতে জানে না, এক দুইও চিনে না। এইরকম সাচারেও আপনি কোনোদিন পঞ্চাশ টাকার নোট দিয়ে পাঁচশো টাকা ছাড়াই দিতে পারবেন না, পারবেন না। যদি চাচা নিজে না চিনে একশো জনের দেখাইব, দেখো তো ঠিক আছে না এটা, এই বাতি যা একটু দেখতো এটা কি জালনি কোন, কত জনের দেখা, ঠকার কোনো সম্ভাবনা নাই। কিন্তু আল্লাহ দিনের ব্যাপারে একেবারে উদাসীন, আমি কিচ্ছু জানি না, মূর্খ মানুষ। যে এরকম মূর্খ মানুষ থাকবো এ কোনোদিন হেদায়েত পাওয়ার সম্ভাবনা নাই। সেরেকও করব, বেদাতও করব, সব করব। যেখানে দেখবো যে এক হাজার মানুষ সেজদা করতেছে কবরের সামনে, সেও যে সেজদা করবে, কারণ তার এলেম নাই, সে জানে না এটা সেরেক, সে বোঝার চেষ্টা করে না এটা বেদাত। বেদাত গুলো তো খুব সুন্দর সুন্দর, সে সুন্দর দেখলেই লাফাই করা শুরু করে দেয়। এই জন্য আমার ভাইয়েরা এবং বোনেরা, তাহলে হেদায়েত পাইতে হলে এক নম্বরে কি লাগবে, যে এলেম দিয়ে তাওহীদ চিনা যাবে, সুন্নত চিনা যাবে, কোনটা শিরক কোনটা তাওহীদ, কোনটা সুন্নত কোনটা বেদাত এটা আলাদা করা যাবে, এরকম এলেম লাগবে। দুই নম্বরে হেদায়েত পাইতে হলে এত্তেবা করতে হবে, তাকলিদে আমা ছাড়তে হবে। দুই নম্বর জিনিস কি করতে হবে, এত্তেবা করতে হবে, ছাড়তে হবে কি, এত্তেবা মানে অনুসরণ, আর তাকলিদে আমা মানে অন্ধ অনুকরণ। অন্ধ অনুকরণ ছাড়তে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের, সাহাবায়ে কেরামের সুন্নতের এত্তেবা করতে হবে। যদি এত্তেবা করি হেদায়েত পাওয়া যাবে, আর যদি অন্ধ অনুসরণ করি কোন এক ব্যক্তির তাহলে হেদায়েত পাওয়া যাবে না। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারিমে বার বার বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনী। আল্লাহকে পাইতে হলে, আল্লাহর ইবাদত করতে হলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত্তেবা করতে হবে, অনুসরণ করতে হবে, সুন্নতের এত্তেবা করতে হবে। এত্তেবাটা দুই ধরনের, কোন জিনিস করার নাম সুন্নতের এত্তেবা, কোন জিনিস ছেড়ে দেওয়ার নাম সুন্নতের এত্তেবা। কোন জিনিস করার নাম এত্তেবা, কোন জিনিস না করার নাম এত্তেবা। যেমন পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে আজান দি, পাঁচ ওয়াক্ত নামাজের আজান দেওয়ার নাম সুন্নতের এত্তেবা। জানাজার নামাজে, ঈদের নামাজে আজান দিই না, সেখানে আজান না দেওয়ার নাম, আজান ছেড়ে দেওয়ার নাম সুন্নতের এত্তেবা। যদি বলি যে আরে মিয়া পাঁচ ওয়াক্ত নামাজে আজান দিই, ঈদের নামাজে আজান দিলে অসুবিধা কি, আর আজান দেওয়া কি গুনার কাজ, আজান দেওয়া তো ভালো কাজ, তো ঈদের নামাজে সুন্দর করে আজান দিলে অসুবিধা আছে, কেন অসুবিধা আছে, আমার নবী দেন নাই, আমার নবীর সাহাবীরা দেন নাই, সুতরাং ওই জায়গায় দেন নাই, না দেওয়ার নাম সুন্নত। যেখানে দেওয়া দিছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেওয়ার অনুমতি দিছেন, সেখানে দেওয়ার নাম সুন্নত। ওযু করতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রথমে যে অঙ্গ ধৌত করেছেন, তারপরে যেটা দিয়েছেন, তারপরে যেটা দিয়েছেন, এইভাবে ভাই সিরিয়াল দোয়ার নাম সুন্নাত। কিন্তু আপনি কি করলেন, বললেন যে না আমি উপর থেকে নিচে যাব না, নিচের থেকে উপরে আসব। প্রথমে পা ধুয়ে ফেলছেন, তারপরে আসলেন আপনি মুখ ধুলেন, হাত ধুলেন, মাথা মাছে করলেন, কাজ কিন্তু সবগুলোই করছেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করছেন সেভাবে করেন নাই। ওযু হইব কেন হবে না? সুন্নতের এত্তেবা করেন নাই। তাহলে হেদায়েত পাইতে হলে, হেদায়েতের উপরে থাকতে হলে জীবনের সব আমলের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে এত্তেবা করতে হবে, বেদাত করা যাবে না, তাকলিদ করতে হবে। একজন মূর্খ মানুষ, জাহেল মানুষ, কিচ্ছু জানে না, আলিফ বাতাও জানে না, বিসমিল্লাহ জানে না, এই লোক যদি কাউকে অনুসরণ না করে তো সে দিনের উপরে চলবো কেমনে? এজন্য তো তাকে কোনো আলেমকে না কোনো আলেমকে অনুসরণ করতে হবে। সে যে আলেমের এলেমের উপরে বিশ্বস্ত, সে মনে করেন যে এই আলেমের এলেমটা কোরআন সুন্নার অনুকূলে, উনি আমাকে ঠকাবেন না, উনি কোরআন সুন্নার অনুযায়ী আমাকে নির্দেশনা দিবেন, ওই আলেমকে তার অনুসরণ করতে হবে। তার এখানে তাকলিদ লাগবে, না হয় সে শরীয়তের উপরে চলতে পারবে না। কিন্তু যাকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু সামান্য এলেম দিছেন, জ্ঞান দিছেন, বুঝার মতো যার মধ্যে যোগ্যতা আল্লাহ পাক দিছেন, কিছু হলেও দিছেন, এই লোক কাউকে অন্ধ অনুকরণ করা যাবে না। অনুকরণ করা যাবে কিন্তু অন্ধ অনুকরণ করা যাবে না। যদি বলেন এই হুজুরকে আমি অন্ধ অনুকরণ করব, এই হুজুর যা বলে তা মানব, এর বাহিরে আমি নাই, আপনি জীবনে হেদায়েত পাবেন না। এককভাবে কোনো আলেম, কোনো ব্যক্তি একজনের অন্ধ অনুকরণ, অন্ধ অনুকরণ করবেন দশ জন, বিশ জন, পঞ্চাশ জন আলেম, যেহেতু আপনি আলেম না সাধারণ মানুষ, আলেমের অনুসরণ, আলেমের অনুকরণ তো আপনার লাগবেই, কিন্তু একজনের করবেন না। করবেন কয়জনের? একাধিক আলেমের অনুসরণ করবেন, তাহলে আপনি হেদায়েতের উপরে থাকবেন। আর যদি একজনের অন্ধ অনুকরণ করেন, অথবা বাপ দাদা পূর্বপুরুষের অন্ধ অনুকরণ করেন, তাহলে হেদায়েতের উপরে থাকতে পারবেন না। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারিমে বারবার কাফেরদের ব্যাপারে বলছেন, ওয়া ইযা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ ক্বালু বাল নাত্তাবিউ মা আলকাইনা আলাইহি আবাআনা। যখন তাদেরকে বলা হয় কোরআন সুন্নাহর ইত্তেবা করো, ওহির ইত্তেবা করো, তখনই তারা বলে আমাদের বাপ দাদাদেরকে যেমনে পাইছি সেটাই আমরা ইত্তেবা করবো, সেটাই মানব, বাপ দাদারে যেমনে পাইছি এর বাইরে আমি যাব না। আরে মিয়া, একে হুজুর দেখছি যে হুজুরদের ফু দিলে গ্লাস ফাটে গেছে, সেই হুজুরদের কথা আমাদের বাপ দাদারা মানছে, আর এখন নতুন নতুন হুজুর বাহিরেছে, নতুন নতুন বয়ান করে, এগুলা মানব না আমরা, আমাদের বাপ দাদারা যেমনে বলছে সেভাবে মানব। তাহলে এই লোক জীবনেও কোনোদিন সঠিক সিরাত মুস্তাকিমের হেদায়েত পাবে না। এই জন্য এত্তেবা করতে হবে, অন্ধ অনুকরণ ছাড়তে হবে। তিন নম্বরে যেটা করতে হবে, হেদায়েত পাইতে হলে তাআসুব ছাড়তে হবে। তাআসুব, তাআসুব মানে দলবাজি, গ্রুপবাজি ছাড়তে হবে। দলবাজি যার ভিতরে তত বেশি, গোমরাহি তার ভিতরে তত বেশি। দল করা আর দলবাজি দুটা এক জিনিস না। দলবাজি হলো আমার দলে একমাত্র জমিনে হক, আর যত দল আছে তার কাছে সব বাতিল, শুধু বাংলাদেশে পৃথিবীতে একটা দল হক, সেটা হলো আমার হুজুর আর আমি। আমার হুজুর যেই তরিকা, আমার হুজুর যেই ছিলছিলাম, এটাই জমিনে একমাত্র হক, আর যা আছে সবগুলো আহলে বাতিল, আমার এটা শুধু আহলে হক, এটার নাম তাআসুব, দলবাজি। এই দলবাজির ভিতরে যে ঢুকছে, এই লোক জীবনেও কোনোদিন হেদায়েত পাওয়ার সম্ভাবনা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে, দলবাজিকে জাহেলিয়াত বলছেন। একবার এক আনসার আর এক মুহাজিরের মধ্যে উত্তেজনা, আনসার মুহাজিরকে মারছে, মুহাজির চিৎকার দিয়ে উঠল, ইয়া আল মুহাজিরিন, হে মুহাজিরিন তোমরা কোথায়, সবাই চলে আসো, একজন আনসার আমারে মারছে। আনসার বলে, আনসাররা কোথায়, সবাই চলে আসো, একজন মুহাজির আমার সাথে এমন উচ্চবাচ্য করছে। দুই গ্রুপ মারামারি লাগার উপক্রম হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বালা জাহিলিয়া, কি ব্যাপার তোমাদেরকে আবার সেই জাহিলিয়াতের দিকে যেতে দেখতেছি। মুসলিম সব মুমিনেরা ভাই ভাই, মুসলিমের মধ্যে বিভিন্ন উদ্দেশ্যে দল থাকতে পারে, সংগঠন থাকতে পারে, কিন্তু সংগঠনের কারণে মুসলিম ভ্রাতৃত্ব নষ্ট হবে না। যিনি আমার সংগঠনে আছেন তিনিও আমার ভাই, যিনি আমার সংগঠনের বাহিরে আছেন তিনিও আমার মুসলিম ভাই, সব মুসলিম ভাই ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সকল মুসলিমের আল্লাহ বলছেন ভাই ভাই। তাহলে এই ভ্রাতৃত্ব নষ্ট করে দলবাজি, দলবাজি যখন করে তখন মনে করে শুধু আমার দলের এরা আমার ভাই, আমার দলের বাহিরের গুলো আর আমার ভাই। তখন দেখবেন দলের বাহিরে কেউ সালাম দিলে সালামের জবাব নেয় না, আগে দেখে লোকে থেকে আমার দলের কিনা, যদি আমার দলের হয় লোকেটারে সালামও দিব, মোসাফাও করব, কোলাকুলিও করব, রেস্টুরেন্টে যে খাওয়াইব সব করব। যদি দেখে তো না লোকেটা আমার দলের না, বাস এবার সালাম দিলেও সালাম জবাবও দিবে না, এটার নাম তাআসসুব, দলবাজি। এই দলবাজি ফেরকাবাজি যার ভিতরে ডুববে এই লোক কোনোদিন জীবনে হেদায়েত পাওয়ার সম্ভাবনা নাই। চার নম্বরে যে জিনিস সেটা হলো কিবির। কিবির মানে অহংকার, যার ভিতরে কিবির ঢুকছে আল্লাহর বান্দা জীবনে হেদায়েত পাবে না। কিবির ঢুকলে, অহংকার ঢুকলে এই লোক হেদায়েত পাবে না। ইবলিস হেদায়েত পায় নাই কেন? অহংকারের কারণে। ফেরাউন হেদায়েত পায় নাই কেন? অহংকারের কারণে। তারপরে যুগে যুগে যত মানুষ অহংকার করছে কোন মানুষ হেদায়েত পায় নাই। এই জন্য কিবির এমন এক জিনিস, কিবিরের কারণে হেদায়েত পায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিবির হলো আল কিবির বাতারুল হক, হককে প্রত্যাখ্যান করা, সত্য হক জানার পরেও মানতে না পারা, এটার নাম অহংকার। আপনার তাকবর নিচে কাপড় পরা হারাম, কবিরা গুনাহ, আপনি জানছেন, জানার পরে মানতে পারতেছেন না যে অফিসে গেলে সবাই কি বলবো, রাস্তাঘাটে গেলে সবাই কি বলবো, তা আপনার ভিতরে অহংকার ঢুকছে, এটার নাম অহংকার। আপনি দেখতেছেন এটা সহি হাদিস আছে তাও মানতে পারতেছেন না, আমাদের সমাজে কেউ করে না, আমি যদি করি সবাই আমারে কি করবো। বর্তমানে আবার আরেক ঘটনা শুরু হয়েছে, কোরআন আর সহি হাদিসের কথা বললে কয়টা আলে হাদিস, কোরআন আর যদি সহি হাদিস বলে কেউ, কেউ মিথ্যা কথা না বলে, ইচ্ছা কাহিনী না বলে, গল্প গুজব না বলে, কয়টা তো আলে হাদিস হয়ে গেছে। মানে মনে হচ্ছে যে কিছু ভাইয়ের অবস্থা এমন, মনে হচ্ছে আমরা হানাবি যারা আছি, হানাবি মানে মিথ্যা কথা বলা, জাল হাদিস বলা, মিথ্যা কিচ্ছা কাহিনী বলা, এটারে হানাবি মাজহাবের বৈশিষ্ট্য বানাই ফেলছে। নাউজুবিল্লাহ, হানাবি মাজহাবের বৈশিষ্ট্য এটা নয়, হানাবি মাজহাব সহি হাদিস নির্ভর মাজহাব। সুতরাং হানাবি মাজহাবের অনুসারীরা মিথ্যা বলতে পারে না, কিচ্ছা কাহিনী বলতে পারে না, গল্প গুজব বলতে পারে না, তারা কোরআন বলবে, সহি হাদিস বলবে। কিন্তু এটাকে বিকৃত করতে করতে এখন এমন পর্যায়ে নিয়ে গেছে, হানাবি মাজহাবের নামে দুনিয়ার গাঁজাখুরি মিথ্যা কিচ্ছা কাহিনী বলে, আর কেউ যদি মিথ্যা কিচ্ছা কাহিনী না বলে কয়টা আলে হাদিস, এরকম অবস্থা সমাজে দেখা যায় মাঝে মাঝে। আমরা চেষ্টা করি যে কোরআন আর সহি হাদিসের বাহিরে আমরা কিছু বলবো না, মিথ্যা কথা বলবো না, কিচ্ছা কাহিনী বলবো না, গল্প গুজব বলবো না, এইরকম বয়ান করলে তখন কেউ কেউ কয় কয় হুজুর এটা মনে হয় আলে হাদিস। তাহলে তিন নম্বরে কিবির, কিবির ছাড়তে হবে। অহংকার থাকলে, কিবির থাকলে হেদায়েত পাওয়া সম্ভব না। কয়টা গেছে? চারটা। পাঁচ নম্বরে যেটা আছে সেটা হলো সাহেবে বেদা আহবার রহমান থাকতে হবে, মানে বেদাতি আলেম ওলামা থাকতে হবে, বেদাতি আলেম ওলামার সোহবত থাকতে হবে। যেই আলেম বেদাত করে, যেই ফির সাহেব বেদাত করে, যেই বুজুর্গ বেদাত করে ওই বুজুর্গ সোহবতে থাকা যাবে না। বেদাতি বুজুর্গের, বেদাতি পীর সাহেবের, বেদাতি আলেম ওলামার সোহবতে যদি থাকেন হেদায়েত পাওয়া যাবে না। আল্লাহ পাক কোরআনে কারিমে স্পষ্ট করে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন অনেক আহবার আছে, রহবান আছে, অনেক আলেম ওলামা আছে, ফিরমা শায়খ আছে, এরা লাইয়া কুলুনা আমওয়ালান নাস বিল বাতিল, অন্যায় ভাবে মানুষের সম্পদ খায়, ওয়াইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, মানুষদেরকে আল্লাহর রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এজন্য যিনি বেদাতি আলেম তিনি সবসময় চেষ্টা করেন বেদাতের মাধ্যমে টাকা পয়সা ইনকাম করার, বেদাত নিয়ে সমাজে বেঁচে থাকা। এই জন্য তিনি যদি মনে করেন যে এই দাওয়াতে আমার বেদাত নষ্ট হয়ে যেতে পারে, আমার স্বার্থের উপর আঘাত আসতে পারে, তিনি তখন ওইটার বিরুদ্ধে লেগে যান। এই জন্য আপনি যদি ওই বেদাতি আলেমের অনুসরণ করেন, সোহবত লাভ করেন, তাহলে আপনিও হকের বিরুদ্ধে লেগে যেতে পারেন, জীবনেও আপনি হেদায়ত পাওয়ার সম্ভাবনা। কয়টা হয়েছে? পাঁচটা। ছয় নম্বরে হলো এত্তাবাউল হাওয়া, হাওয়ার অনুসরণ। একটা হলো এত্তাবাউল ওহী, আরেকটা হলো এত্তাবাউল হাওয়া। জমিনে দুই ধরনের মানুষ আছে, কেউ ওহির অনুসরণ করে, কেউ হাওয়ার অনুসরণ করে। ওহির অনুসরণ করলে হেদায়েত পাওয়া যাবে, আর হাওয়ার অনুসরণ করলে, নিজের মনের অনুসরণ করলে হেদায়েত পাওয়া যাবে না। এই জন্য হেদায়ত পাইতে হইলে এত্তাবাউল হাওয়া থাকতে হবে, মানে হাওয়ার অনুসরণ, প্রবৃত্তির অনুসরণ, মনের অনুসরণ, খেয়াল খুশির অনুসরণ, এটা থাকতে হবে, ওহির অনুসরণ করতে হবে। ওহি আমার বুঝে আসুক আর না আসুক মেনে নিতে হবে। ওহিকে জনগণ দিয়ে যাচাই করা যাবে না, কোরআনের আয়াত বলে জিজ্ঞেস করা যাবে না, বলেন তো দেখি ঠিক না বেঠিক। আমাদের দেশের কোন কোন সম্মানিত বক্তা ভাইয়েরা বলে ঠিক না বেঠিক, বলে না, কোরআন আর সুন্নাকে ঠিক না বেঠিক বলা যাবে না। কোরআন অবশ্যই ঠিক, সুন্না অবশ্যই ঠিক, বেঠিক বলার অধিকার কারো নাই, কারো যাচাই করার অধিকার নাই। আল্লাহ পাক স্পষ্ট কোরআন একাডেমি বলছেন, ওয়ামা কানা লি মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদা আল্লাহু ওয়া রাসূলুহু আমরান এইরকম যদি হাওয়ার অনুসরণ কেউ করতে থাকে, ওহির অনুসরণ বাদ দে, এই লোক হেদায়েত পাওয়ার সম্ভাবনা। সাত নম্বরে যাইগুল কালব, অন্তর যদি বাঁকা হয়ে যায় হেদায়েত পাওয়ার সম্ভাবনা নাই। অন্তর যদি বাঁকা হয়ে যায়, আল্লাহ যদি অন্তর বাঁকা করে দে, এই লোক জীবনে হেদায়েত পাবে না। তখন সোজা কথা বললে সে বাঁকা কথা বলল। আপনি কবেন এ হুজুর এই মাসালাটা একটু বলেন কিভাবে আছে, উনি কি করবো মাসালা না করবো যে এই মিয়া তুমি মাসালার কি বুঝো, তুমি কয়দিন মাদ্রাসায় পড়ছো, তুমি কি করছো, অর্থাৎ অন্তর বাঁকা হয়ে গেছে। যাইগুল কালব, অন্তর বাঁকা, সোজা কথা বলে না, খালি উল্টা কথা বলে। আল্লাহ পাক কোরআন একাডেমি দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা, রব্বুল আলামিন আমাদের অন্তরগুলোকে বাঁকা করে দিও না, লা তুযিগ কুলুবানা আমাদের অন্তর বাঁকা করে দিও না, বাদা ইয হাদাইতানা হেদায়েতের পরে। তাহলে বুঝে দাও অন্তর বাঁকা হয়ে গেলে হেদায়েত পাওয়া যায় না। আমার সম্মানিত ভাই ও বোনেরা, আমি আপনাদেরকে বলছিলাম বারোটায় শেষ করবো, আর আলোচনা দীর্ঘায়িত করবো না। না, আজকে আর আলোচনা দীর্ঘায়িত করা যাবে না, রাত অনেক হয়ে গেছে, পরে আর ফজর নামাজে পড়া যাবে না। তো এই বয়ানের সাইডে ফজর নামাজ পড়া অনেক ভালো, এজন্য আমরা ফজরের নামাজ বা জামাত পড়ার চেষ্টা করব, বয়ান কম শুনবো আমল বেশি করব। বয়ান বস্তা বস্তায় শুনছি, আমল নাই, তাহলে ওইরকম বয়ান শোনার আমাদের দরকার নাই। এজন্য বয়ান অল্প, এই সাতটা জিনিস বলছি আমরা, খেয়াল রাখবেন। হেদায়েত আমরা সকলে চাই, বারবার আল্লাহর কাছে বলতেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে হেদায়েত দেন, হেদায়েত দেন। তা আপনি সবসময় করেন, হুজুর একটু দোয়া করেন আল্লাহ যেন আমার একটা ছেলে দেয়। তা আমি জিজ্ঞাসা করি, ভাইজান বিয়ে করছেন কতদিন হয়েছে? কনা হুজুর এখনো বিয়ে করিনি। বিয়ে করেন নাই, আর হুজুরের কাছে দোয়া চান কিসের জন্য? একটা ছেলের জন্য। তা আল্লাহ ছেলে কেমনে দিবে? এই জন্য হেদায়েত চাই, ভালো কথা আলহামদুলিল্লাহ, কিন্তু হেদায়েত চাইলে হেদায়েতের পথে হাঁটতে হবে, হেদায়েতের পথে চলতে হবে, হেদায়েতের জন্য চেষ্টা করতে হবে। চেষ্টা করতে হলে এই গুণগুলো থাকতে হবে, আর যেগুলোর কথা বললাম ওগুলো থাকতে হবে, তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সিরাতাল মুস্তাকিমের হেদায়েত দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে শিরক মুক্ত তাওহীদি ঈমান নসিব করুন। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেদাত মুক্ত সুন্নতি আমল নসিব করুন। আমিন। রাব্বুল আলামিন আমাদের সবাইকে সালেহীন বানিয়ে দিন। আজকের এই ওয়াজ মাহফিলকে রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করে নিন। এই ওয়াজ মাহফিলে যত আলোচনা হয়েছে কোরআন এবং সুন্নাহ থেকে, এই আলোচনাগুলোর উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আগামী কালও এই মাহফিল বাকি আছে, আগামী কালও হবে ইনশাআল্লাহ সুন্দরভাবে। আগামী কাল যে সকল ওলামায়ে কেরাম আসবেন তাদেরকে সহিহ সালামতে আসার এবং আমাদের জন্য উপকারী কোরআন সুন্নাহ থেকে বয়ান পেশ করার আল্লাহ পাক তৌফিক দান করুন। আল্লাহ পাক এই মাহফিলের উসিলায় এই এলাকার সকল ভাই বোনকে সিরাত মুস্তাকিমের হেদায়েত দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই এলাকার উপরে রহমত নাজিল করুন। এই এলাকাকে আল্লাহ পাক কোরআন সুন্নাহর এলাকা হিসেবে কবুল করে নিন, শিরক মুক্ত বেদাত মুক্ত এলাকা হিসেবে আল্লাহ পাক কবুল করে নিন। আল্লাহ পাক আমাদের সকলের মধ্যে ভ্রাতৃত্ব কায়েম করে দিন। যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা এবং আশরাফুল উলুম ক্যাডেট মাদ্রাসা, এই মাদ্রাসাকে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করে নিন। এই মাদ্রাসার ছাত্র ছাত্রীদেরকে আল্লাহ পাক যোগ্য আলেমে দিন, এবং যেই আলেমের এলেম দিয়ে তাওহীদ আর শিরকের মধ্যে ব্যবধান করতে পারে, স্পষ্ট করতে পারে, সুন্নত আর বেদাতের মধ্যে পার্থক্য করতে পারে, সেই ধরনের আলেম আল্লাহ পাক তৈরি করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পরিবার পরিজন সহ জাহান্নামের আগুন থেকে বাঁচার তৌফিক দিন। রাব্বুল আলামিন আমাদের দেশের উপরে রহমত নাজিল করুন, সারা দুনিয়ার সমস্ত মুসলিম উম্মার উপরে রাব্বুল আলামিন রহমত নাজিল করুন। যারা অসুস্থ আছেন সবাইকে আল্লাহ পাক সুস্থতা দান করুন। আশেপাশে যত গোরস্থান আছে, কবরস্থান আছে, সকল মুর্দেগানদের আজাবে কবরকে আল্লাহ পাক মাফ করে দিন। দুনিয়া যতদিন বেঁচে থাকি ইসলামের উপরে বেঁচে থাকার এবং দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় ঈমানের সাথে বিদায় নেওয়ার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সকলে আমরা মজলিসের শেষে যে সুন্নতি দোয়া কাফফারাতুল মজলিস, সেই দোয়াটা সকলে পড়ে নেই। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।